গাছে নিঃসঙ্গ বসে একদিনে গাইছি আপন সুরে আপন সুরে আপন সুরে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে। আপন সুরে আপন সুরে আপন সুরে। আপন সুরে আপন সুরে আপন সুরে।